আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه وبعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قال الذين استكبروا للذين استضعفوا نحن صددناكم عن الهدى بعد اذ جاءكم بل كنتم مجرمين। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক সৎ লোকদেরকে সম্মানিত করেন, অসৎদেরকে অপদস্থ করেন। সালাত এবং সালাম নাযিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহ পাক যাকে সৎকর্মশীলদের ইমাম বানিয়েছেন। আমাদের তাফসীর সূরা সাবার আয়াত নম্বর 32 থেকে হবে। এই আয়াতে এবং তার আগের আয়াত থেকে শুরু হয়েছে জাহান্নামে এবং বিচার দিবসেও যে নেতাদের আর ভক্তদের যে তর্ক বিতর্ক চলবে, বাদানুবাদ চলবে, সেই বিষয়টি আল্লাহ পাক বলছেন, কাল আল্লাযীনা ইস্তাকবারু লিল্লাযীনা ইস্তুযফু। অহংকারীরা মানে নেতারা বলবে ওই সব লোকদেরকে যাদেরকে সমাজে দুর্বল মনে করা হয়েছিল, ভক্তদেরকে, অনুসারীদেরকে বলবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইজ জাআকুম, তোমাদের কাছে সঠিক পথের দিক নির্দেশনা আসার পরে তোমাদের কি কি আমরা বাধা দিয়েছিলাম যে মানিও না, নামাজ পড়তে নিষেধ করেছিলাম, তোমাদেরকে তৌহিদ প্রতিষ্ঠা করতে নিষেধ করেছিলাম, তোমাদেরকে বিদাত শিরক করতে জবরদস্তি করেছিলাম। এইভাবে তারা জবাব দিবে, নিজেকে মুক্ত করার চেষ্টা করবে। বালকুন তো মুজরিমিন, বরং তোমরাই অপরাধী ছিলে, তোমরা নিজেরা করেছো, নিজের কর্মের ফল পাচ্ছ, আমাদের কেন দোষ দিচ্ছ। ওয়াকাল আল্লাযীনা ইস্তুযফু, তাদের উত্তরে দুর্বল লোকেরা ভক্তরা বলবি, লিল্লাযীনা ইস্তাকবারু, অহংকারীদের উদ্দেশ্য করি, নেতাদের উদ্দেশ্য করি, বাল মাকরুল লাইল ওয়ান নাহার, তোমরা গুমরা করনি, তোমরা পথভ্রষ্ট করনি, রাত দিন চক্রান্ত চালিয়েছ, পেছনে পড়েছিলে সবসময়, রাত দিন তোমরা এই চক্রান্ত করেছো, আমাদের দলে এসো, আমাদের দলে এসো, আমাদের কাজ করো, আমাদের কাজ করো, অতি ব্যস্ত হয়ে গেছি, নামাজ রোজার সময় পাইনি। আজকাল রাজনীতি করতে গিয়ে আল্লাহ পরকালে এমন ভুলা ভুলেছে, পেট ছাড়া নেতৃত্ব ছাড়া কিছুই বোঝে না। এই 5 বছর আসতে পারলে দুদানা পেটে আসবে, বড় লোক হব, এই স্বপ্ন ছাড়া আল্লাহ পরকাল কিছুই নেই। রাত দিন এই প্রচেষ্টা চালিয়েছিল আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, ইজতামুরুনা আন্নাকফুরা বিল্লাহ, যখন আমাদেরকে তোমরা এই কুমন্ত্রণা দিতে, নির্দেশ দিতে যে আমরা আল্লাহকে যেন অস্বীকার করি, আল্লাহর একত্বকে অস্বীকার করি, ওয়ানাজি আল্লাহু আন্দাদা, এবং তার যেন শরীক স্থাপন করি, ও আসারুন্নাদামাহ, আল্লাহ পাক বলছে সেই দিন সবাই নিজের অনুতাপকে গোপনে রাখবে, অনুতপ্ত, লজ্জিত, ভর্ৎসনা, কিন্তু বলে কোথায় বললে এই বিপদ দূর হবে, কোনো উপায় নেই। লম্মা রাউল আজাব, যখন আল্লাহ পাকের শাস্তি প্রত্যক্ষ করবে তখন নিজের অনুতাপ নিজেই মনের মধ্যেই এই মনের বিষয়ে মরতে থাকবে মনে রেখে। আল্লাহ পাক বলছেন, ওয়া জাআলনা আগলাল ফি আনাকিল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকারী কাফের মুশরিক তাদের গলদেশে, তাদের গলায় আমি শৃঙ্খল পরিয়ে দেব। আসামিকে যেমন ধরা হয়, দুনিয়ার আসামির তো হালকাই শাস্তি হয়, কিন্তু আখিরাতের আসামি এর গলাতে বেড়ি পরিয়ে দেওয়া হবে, গলাতে শৃঙ্খল দিয়ে দেওয়া হবে, আর তাদেরকে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হালিজুজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তাদেরকে তাদের কর্মেরই তো বদলা দেওয়া হচ্ছে, আর কি বেশি কিছু দেওয়া হয়েছে। ওমা আরসালনা ফি কারিয়াতি মিন নাযির, আল্লাহ বলছেন যে কোনো জনপদে আমি কোনো সতর্ককারী নবী পাঠিয়েছি, ইল্লা কালা মুতরাফুহা, তখন সেখানকার সচ্ছল ব্যক্তিরা অস্বীকার করেছে, দুর্বলরা মেনেছে, কিন্তু সচ্ছলরাই সমাজকে খারাপ করেছে। তারা বলেছে, ইন্না বেমা উরসিলতুম বিহি কাফেরুন, যা নিয়ে তোমাকে পাঠানো হয়েছে বলছো তা অস্বীকার করি, মানবো না নবী তোমার কথা। ওয়াকালু, এবং তারা এই অহংকার প্রকাশ করেছে, নাহনু আকসারু আমওয়ালান ওয়া আউলাদান, আমাদের ধন সম্পদ এবং জনবল সবচেয়ে বেশি। ওমা নাহনু বিমুআযযাবিন, সুতরাং আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যখন বেশি দিয়েছেন, তোমাদের চাইতে আমাদের জনবল বেশি, ভক্ত বেশি, আর তোমাদের চাইতে ধন সম্পদ আমাদের কাছে বেশি, তাহলে আল্লাহ আমাদের যখন ভালোই বেসেছেন তাই না দিয়েছেন? দুনিয়াতে ভালোবাসার প্রমাণ হচ্ছে ধন দৌলত আর জনবল, এটা এক শ্রেণীর মানুষরা মনে করে, তাদের কথা আল্লাহ পাক বলছেন। যখন দুনিয়াতে আল্লাহ পাক আমাদের উপর খুশি আছেন তাই তো এগুলো দিয়েছেন, তখন আখেরাতেও দিবেন, আমরাই ঠিক পথে আছি। দুনিয়ায় সুখী থাকলে এক শ্রেণীর লোক মনে করে যে আল্লাহ খুব রাজি আমার উপর, দুটো পয়সা হলেই নামাজও ঠিক করে পড়ে না, ভাবে যে আমার মতো ভালো মানুষ কেউ নেই, আমি খুব ভালো মানুষ, সেই জন্য আল্লাহ এত দিয়েছে। কখন না, আল্লাহ দুনিয়ায় সৎ অসৎ সকলকে দেন, এটা কাফেরদের চিন্তাধারা। আল্লাহ পাক বলছেন, কুল হে নবী, বলে দাও, ইন্না রব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আমার প্রতিপালক যার জন্য ইচ্ছা যখন ইচ্ছা রিজিকের দ্বার প্রশস্ত করেন, সৎকে দেন অসৎকে দেন, ওয়াকদুর, আর যখন ইচ্ছা আল্লাহ সংকুচিত করে দেন, শত লোককে অনেক সময় দেন না, আবার অশক্ত লোকের কাছ থেকেও কেড়ে নেন, আল্লাহ পাক পরীক্ষা করেন। ওয়ালা কিন্না আকসারান নাসে লা ইয়ালাম, অধিকাংশ লোক আসলে জানার চেষ্টা করে না। ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা জুলফা, আর কখনো মনে করিও না যে তোমাদের ধন সম্পদ আর তোমাদের জনবল ছেলে মেয়েরা এমন কিছু নয় যে এগুলি তোমাদেরকে আমার নিকটবর্তী করে দিবে। তোমাদের ছেলে মেয়ে আমি বেশি দিয়েছি, তোমাদেরকে ধন সম্পদ বেশি দিয়েছি, সেই জন্য তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করে ফেলেছ, এমনটা নয়। ইল্লামান আমানা, তবে যে ব্যক্তি বিশ্বাসী, ও আমেলা সোয়ালেহান সৎকর্মশীল, এরাই হলো আল্লাহ নিকটবর্তী। ফাউলায়েকা লাহুম জাযাউদ্দাইফ বিমা আমেলু, তাদের কর্মফল হিসাবে তাদের জন্য দ্বিগুণ বদলা রয়েছে। ওহম ফিল গোরফাতে আমেনুন, আর তারা জান্নাতের প্রাসাদে নিরাপদ বসবাস করবে। ওয়াল্লাযিনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিন, পক্ষান্তরে যারা আমার আয়াতকে আমার বিধানকে ব্যর্থ করতে চাইবে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতে দেব না, উলায়েকা ফিল আযাবে মুহদারুন, তাদেরকে আল্লাহ পাকের আযাবে শাস্তিতে উপস্থিত করা হবে। কুল হে নবী জানিয়ে দাও, ইন্না রাব্বি ইয়াবসুতু রিযকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, আমার রব যার জন্য চান যখন চান তার বান্দাদের থেকে রিজিককে প্রশস্ত করেন, আর যার জন্য চান সংকুচিত করেন। অমা আনফাকতুম মিন শাই, আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাহু ইউখলিফুহু, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করবেন, তার প্রতিদান দেবেন। আল্লাহর রাস্তায় খরচ করলে, যাকাতে খরচ করেন, আর হজেই খরচ করেন, ওমরায় খরচ করেন, দান খায়রাত করেন, আল্লাহ পাক কমান না, বাড়িয়ে দেন। আল্লাহর রাস্তায় খরচ করলে বৃদ্ধি পায় ধন সম্পদ। ওহুয়া খায়রুর রাযিকিন, তিনি উত্তম রিজিকদাতা, এই আয়াত স্পষ্ট প্রমাণ করে। একটি হাদিসও রয়েছে সহিহ হাদিস, প্রতিদিন সকালবেলা দুই ফেরেস্তা নেমে আসে আর বলে, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, আল্লাহ যেই ব্যক্তি তোমার সন্তুষ্টির জন্য ব্যয় করে তাকে উত্তম প্রতিদান দাও, বাড়াও তার ধন সম্পদ। ও আতে মুমসিকান তালাফা, আর যে বখিল কৃপণ তার ধন সম্পদকে ধ্বংস করো। ফেরেস্তা দোয়া করতে থাকে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাক বলছেন, ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান, যেই দিন সমস্ত মানুষকে আল্লাহ পাক একত্রিত করবেন কিয়ামতে, সুম্মা ইয়াকুলুল মালায়েকা, তারপরে ফেরেশতাদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলবে, আহাউলা ইয়াকুম কানু ইয়াবুদুন, এই মুশরিকগুলি কি তোমাদের পূজো করতো আমাকে বাদ দিয়ে? কারণ অনেকে ফেরেশতার পূজা করেছে, ফেরেশতাকে আল্লাহর মেয়ে বলেছে আরব মুশরিকরা। তাই আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন যে আবু জাহাল আবু লাহাব, এই মুশরিকরা আরবরা, তারা যে তোমাদের পূজা করতো, তো তোমরা কি বলেছিলে নাকি এদেরকে? ফেরেশতারা বলবেন, সুবহানাকা, আল্লাহ তুমি পাক পবিত্র, আন্তা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, তুমি আমাদের পৃষ্ঠপোষক, তুমি মালিক, এরা আমাদের বন্ধু নয়, এরা শত্রু। বালকানু ইয়াবুদুন আল জিন, বরং এরা জিন শয়তানের পূজা করেছে, মানে শয়তানে কুমন্ত্রণা দিয়েছে যে আরে না দেখে আল্লাহ আল্লাহ কি করবি, দেখে শুনে পূজা কর, তারপরে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারিস, ভায়া লাগবে, মাধ্যম লাগবে, সুতরাং মাজারে যা, ওরসে যা, খাসি মোরগ নিয়ে যা, চাদর চড়িয়ায়, তাহলে তো পাবি। জিনের পূজা করেছে, জিনের কথা মেনেছে এরা। আকসা রোহম বেহিম মেনুন, অধিকাংশ লোকে জিন শয়তানে বিশ্বাসী, শয়তানের খেলা আছে, প্রত্যেকটি আল্লাহ ছাড়া অন্যের উপাসনায় শয়তানের খেলা আছে, পেছনে জিন শয়তান কাজ করছে। ফালিয়াও মালায়াম লোক বাদকুম লে বাদের নাফাম ওয়ালা দর্রা, সুতরাং আজকের দিনে কিয়ামতের দিনে তোমাদের একে অপরের লাভ লোকসান কিছুই করে দিতে পারবে না। ওয়া নাকুলু, আল্লাহ বলছেন, আমি বলবো, লিল্লাযিনা যালামু, জালেমদেরকে, জালেমদেরকে সম্বোধন করি, যুকু আযাবান নার আল্লাতি কুনতুম বিহা তুকাযযিবুন, এই জাহান্নামের আগুনের শাস্তি আসাদন করতে থাকো যা তোমরা মিথ্যা মনে করতে, দেখো সত্য কি না একটু। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদেরকে সুস্পষ্ট আয়াত পড়ে শোনানো হইতো, কালু বলতো, মা হাযা ইল্লা রাজুল, এ তো একজন মানুষ আমাদের মতোই, ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম, তোমাদের পূর্বপুরুষরা জ্ঞানী বিচক্ষণ ছিল, যেসব ধর্মকর্ম করতো সেগুলো থেকে এর ইয়ে বিরত রাখতে চায়, তোমাদেরকে বাধা দিচ্ছে, তোমাদেরকে বিভ্রান্ত করবে, বিদিন লোক। এই জন্য মক্কার মুশরিকরা নবীকে সাবি বলতো, বিধর্মী বলতো, তারাই বিধর্মী, আর নবীকে তারা সাবি বিধর্মী বলতো। ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম ওয়া কালু, আর তারা বলতো, মা হাযা ইল্লা ইফকুন মুফতারা, এই কোরআন আসলে আল্লাহর নাজিলকৃত না, এটা হচ্ছে মিথ্যা যা রচনা করেছে মুহাম্মদ। ওয়াকাল আল্লাযিনা কাফারু লিল হাক্কি, আর কাফিররা সত্য সম্পর্কে বলতো তাদের কাছে আসার পরে, লাম্মা যাও, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এই কোরআন, এই সত্য, যে সত্য এসছে সেই সম্পর্কে তারা বলতো এটা তো সুস্পষ্ট জাদু, কোরআন দিয়ে জাদু লেগে যাচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে, মহিলাদেরকে। ওয়ামা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা, তারা যে এই যে শিরকের ধর্ম পালন করছে, এর জন্য তো এমন কোনো গ্রন্থ নাজেল করিনি, কোন ধর্মে শিরকে আল্লাহ পাক সাপোর্ট করেননি। ইয়াদরুসুনা, যা তারা অধ্যয়ন করে চর্চা করে। ওমা আরসালনা ইলাইহিম ক্বাবলাক মিন নাযির, আর হে নবী, তোমার পূর্বে এমন কোন সতর্ককারী নবীই আরবদের মধ্যে পাঠাইনি। ওয়া কাযযাবাল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বের লোকেরাও মিথ্যা মনে করেছিল। ওমা বালাগু মে শারা মা আতাইনাহুম, আর শুনে রাখো, এ কোরাইশদেরকে যা দিয়েছি আর আগের জাতি আদ সামুদ শক্তিশালী জাতিদেরকে যা দিয়েছিলাম যদি তুলনা করা হয়, তো কোরাইশদেরকে তাদের দশ ভাগের এক ভাগও তো দিনই না, আয়ুর দিক থেকে, না ধন সম্পদের দিক থেকে, না সুখের দিক থেকে, তারপরে কেন অহংকার? আল্লাহ বলছেন আমা বালাগো মেশারা মা আতাই নাহম, যা আগের জাতিগুলিকে দিয়েছি তার দশ ভাগের এক ভাগও তো আরব কোরাইশদেরকে দিনই। ফাকাজাবু রসুলি, তারা রসুলকে অস্বীকার করেছিল, মিথ্যা মনে করেছিল। ফাকাই ফাকানা নাকির, আমার শাস্তি কেমন ছিল আদ সামুদের জন্য, লুত আলাইহিস সালামের জাতির জন্য, সাবাবাসীর জন্য? দেখে না, কুল হে নবী, তুমি তাদেরকে জানিয়ে দাও যারা তোমার নবুয়তকে অস্বীকার করছে, ইন্নামা আয়েজুকুম বিওয়াহিদা, তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। আনতাকুমু লিল্লাহ মাসনা ওফরাদা, তোমরা দুই দুইজন করে অফরাদা বা এক একজন করে একটু চিন্তাশীল হয়ে দাঁড়াও, নির্জনতা অবলম্বন করো। সুম্মা তাতাফাক্কারু, তারপর একটু চিন্তা করে দেখো, ভালো করে গভীরভাবে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে। সত্যকে পাওয়ার জন্য নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি। মা বে সাহেবক মিন জিন্না, তাহলে স্পষ্ট হয়ে উঠবে যে তোমাদের সাথী মোহাম্মদ পাগল না, উন্মাদ না। মোহাম্মদ যা বলছেন স্বজ্ঞানে বলছেন এবং মন গড়া কথা বলছেন, আল্লাহর কথা বলছেন। ইনহুয়া ইল্লা নাযীরুন লাকুম বাইনা ইয়াদি আযাবিন শাদীদ, কঠোর শাস্তির পূর্বে তোমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যেই তিনি এসেছেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম সূরা সাবার। সূরা সাবার শেষ দিকে আয়াত নম্বর 46-এ আল্লাহ পাক রব্বুল আলমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বিষয় শিখিয়ে দিচ্ছেন যে আর মুশরিকরা যারা তোমার নবুয়ত মানতে চায় না, তোমার কথা নিতে চায় না, কোরআনে করিমকে বলছে যে তোমার গোড়া, তাদেরকে একটা পরামর্শ দাও। সেই পরামর্শ হচ্ছে একা একাও চিন্তা করো, আর একা যদি চিন্তা করে উদ্ধার না করতে পারো, সত্যকে উদ্ঘাটন না করতে পারো, দুইজন তিনজন একসাথে গ্রুপ হয়ে তোমরা আলাপ আলোচনা করো। অনেক সময় একাই হয়তো বুঝে আসে না, কিন্তু দুজন তিনজন একসাথে বসলে বুঝতে পারবে। আচ্ছা বলো তো, মোহাম্মদ যে কথাগুলি বলছে সেগুলি ভালো না মন্দ, মত বিনিময় করো। আল্লাহ পাক মত বিনিময়ের শিক্ষা দিয়েছেন। অনেক সময় একা আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, কিন্তু আপনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তার কাছ থেকে কিছু পরামর্শ পেলেন। আপনার বড় ছেলে থাকলে, মেয়ে থাকলে তাদের সাথে পরামর্শ করলেন, তাদের কাছ থেকে কিছু আপনি পরামর্শ পেলেন। আপনার ভাই বেরাদর আত্মীয় স্বজন তাদের কাছে পরামর্শ নিলেন, যারা যোগ্য ব্যক্তি, তারপরে সিদ্ধান্ত আপনার। এখন মাঝখান থেকে কোনটা আপনার জন্য ভালো হবে সিদ্ধান্ত আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আরব মুশরিকদেরকেও বলছেন যে ওদেরকেও, নবী তুমি এই কাজটা করতে বলো, একাও চিন্তা করুক আবার মত বিনিময় করুক সাথী সঙ্গীদের সাথে। ইন্নামা আয়েজুকুম বিওয়াহিদা, তোমাদেরকে একটি উপদেশ দিচ্ছি, আনতাকুমু লিল্লাহ মাসনা ওয়াফুরাদা, তোমরা কখনো একা একা, কখনো দুইজন তিনজন একসাথে হয়ে চিন্তা করো, সুম্মা তাতাফাক্কারু, ভালো করে একটু খতিয়ে দেখো বিষয়টিকে, যে মোহাম্মদ যা নিয়ে এসছে তা ভালো না মন্দ। একজন লোক ফিলিপাইন থেকে ইসলাম গ্রহণ করছে, কিন্তু তার স্ত্রী মুসলিম হয়নি। দেশে ফিরে গিয়ে বলছে, আচ্ছা বলো, আমি যে যখন জর্জ ছিলাম, ওই জর্জ থাকা অবস্থায় আমাকে ভালো স্বামী পেয়েছিলেন না, এখন আমি আবদুল্লাহ হয়ে এসেছি, এখন আমাকে ভালো স্বামী লাগছে, তুমি বলো। যদি আগেরটা ভালো লাগে তাহলে সেটাই ঠিক আছে, আমার আগের ধর্ম ঠিক আছে, আর যদি এখন আমাকে ভালো মানুষ মনে হয় যে সবচেয়ে ভালো স্বামী, তাহলে এটাই ঠিক আছে। এর আগে যখন আমার নাম জর্জ ছিল তখন আমি নারীদেরকে নিয়ে ডুবে থাকতাম, তোমার কথা অনেক সময় ভুলেই যেতাম, কত যে আমার প্রেম ছিল অবৈধ, তার শেষ ছিল না, মদে ডুবে থাকতাম, এখন মদ ছেড়েছি, নারী ছেড়েছি, তোমাকে ছাড়া আর কাউকে আমি জানি না, কারোর সাথে আমার সম্পর্ক নেই। তাহলে কোন স্বামীটা ভালো তোমার, চিন্তা করতে পেরেছেন? তাহলে হক বাতিল স্পষ্ট হয়ে উঠবে এইভাবে চিন্তা করলেন। আল্লাহ পাক বলছেন তারপরে, কুল মা সাআলতুকুম মিন আজরিন, হে নবী তাদেরকে জানিয়ে দাও যে তোমাদের কাছে কিছু পারিশ্রমিক চাই না, তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দুটো পয়সা চাই না, কিছুই চাই না। ফাহুয়া লাকুম, যদি চাইও ধরে নাও তাহলে সেটা তোমাদেরকেই দিয়ে দিলাম। আবার অনেক সময় সাপোজ ধরে নেন, চাইলাম না চাইলাম, যদি চাইও তো তোমাদের, ইন আজরি ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক তো আল্লাহর কাছে রয়েছে। ওয়াহু আলা কুল্লি শাইইন শাহীদ, তিনি সব কিছুর ওপর প্রত্যক্ষদর্শী। কুল হে নবী তাদেরকে জানিয়ে ইন্না রব্বি ইয়াকযিফু বিল হাক্কি আল্লামুল গুয়ুব, আল্লাহ পাক আমার রব সত্যকে নিক্ষেপ করেন বাতিলের উপর, সত্য দিয়ে বাতিল মিথ্যের উপর আঘাত করেন, যা আল হাক ওয়া যা হাকাল বাতিল, সত্য যখন চলে আসে আঘাত করেন তা দিয়ে, তারপরে বাতিলকে মিথ্যেকে নিশ্চিন্ন করেন। আল্লামুল গুয়ুব তিনি সমস্ত অদৃশ্য সম্পর্কে জ্ঞানী একমাত্র। কুল হে নবী আরো জানিয়ে দাও, যা আল হাক ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ, সত্য আগত হয়েছে আল কোরআন দীন ইসলাম পূর্ণাঙ্গ, ওয়ামা ইউবদিউল বাতিল, সুতরাং মিথ্যে বাতিল আর আসবে না, ওয়ামা ইউঈদ আর তা ফিরেও আসবে না, বাতিলের সূচনাও হবে না, ওয়ামা ইউঈদ আর তা পুনরায় ফিরেও আসবে না। কুল হে নবী আরো জানিয়ে, ইন দালাল তো ফাইন্নাম আযিল্লু আলা নাফসি, আমাকে পথভ্রষ্ট মনে করছো, আমি যদি পথভ্রষ্টই হই তাহলে এই পথভ্রষ্টতার শাস্তি আমাকে পেতে হবে, তোমাদের তো ক্ষয়ক্ষতি হবে না। ওয়াইন ইহতাদাই তো, আর আমি যদি সঠিক পথ প্রাপ্ত হই, ফাবে মা ইউহি ইলাইয়া রব্বি, তাহলে আমার প্রতিপালক আমার উপর যে ওহি করেছেন তার বদৌলতেই জানবে। আল্লাহ যদি আমাকে হেদায়ত না দিতেন, দিক নির্দেশনা না দিতেন, তাহলে আমি কখনো হেদায়ত পেতাম, তোমাদের মতে পথভ্রষ্ট থেকে যেতাম। ইন্নাহু সামিউন করিব, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন এবং অত্যন্ত নিকটবর্তী, আল্লাহ অত্যন্ত নিকটবর্তী করিব। সুতরাং ভাইয়া দিয়ে দোয়া করতে হবে। আজকাল যেমন অনেক মুসলিমের আল্লাহ গো অমুক নবীর ওসিলাই দোয়া করছি, আল্লাহ অমুক পীরের ওসিলাই দোয়া করছি, না এটা তরিকা নয়। সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে, কোরআনে কারিমের যতগুলি দোয়া রয়েছে একটি দোয়াতে মাধ্যম ভাইয়া দিয়ে দোয়া করা আছে নাই? কোথাও নেই। রাসূলুল্লাহ সহিহ হাদিসে কোথাও নেই, যা কিছু আছে জাল। ওয়ালাউ তারা ইদ ফাজেউ ফালা ফাওতা ওয়া উখিযু মিন মাকানিন করিব, আর হে নবী তুমি যদি দেখতে যখন তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হবে কিয়ামতের দিনে, ফালা ফাওতা, তখন সেখান থেকে ছুটে যেতে পারবে না, অব্যাহতি পাবে না। সেই ভয় ভীতির দিনে যে কেউ পালিয়ে গিয়ে আত্মগোপন করে নেবে যে আল্লাহকে দেখাই দেবো না, এটা হবে না। ফালা ফাওতা ও খেজু মি মাকানিন করিব, আর ধরতে আল্লাহকে কষ্ট লাগবে তাও হবে না, তাদেরকে ধরে নেওয়া হবে অত্যন্ত নিকটবর্তী স্থান থেকে, আল্লাহ আর ফেরেশতারা খপ করে ধরে নেবে। দুনিয়াতে একটা আসামিকে অপরাধীকে ধরতে, অপরাধ করেছে দেশের এক প্রান্তে, আর এক প্রান্তে গিয়ে আত্মগোপন করেছে, ধরার জন্য পাঠাইতে হচ্ছে 5000 কিলোমিটার দূরে, আল্লাহর কাছে সেটা নাই, একেবারে কাছে থেকে আল্লাহ পাকের আজাব পকড়াও করে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াকালু আমান্না বি, সেই দিন কাফের অবাধ্য গুনাহগাররা বলবে আল্লাহ আজকে বিশ্বাস করলাম, ইমান নিয়ে আসলাম, সেই দিন মমিন হবে। ও আন্না লাহুম তানাওশু মিন মাকানিম বাঈদ, আল্লাহ পাক বলছেন যে এত দূরের স্থান থেকে কেমন করে ইমানের নাগাল পাবে। ইমানের ক্ষেত্র ছিল কর্মক্ষেত্র দুনিয়া, দুনিয়া থেকে আখেরাত চলে গেছো, পরকাল চলে গেছো, অনেক দূরে চলে গেছো, তাহলে এত দূরে চলে গিয়ে এই ইমানের নাগাল কি করে পাবে? যেমন আপনার হাত থেকে যদি অনেক দূরে কোনো কিছু থাকে, আপনাদের ওখানে আছে কোনো জিনিস, আমি কি নিতে পারবো? আমার হাতের নাগালে নেই কিন্তু এখানে আছে, এটা আমি নিতে পারবো? ঠিকই তেমনই কাফের মুশরিক পাপিষ্ট আখেরাতের দিনে ইমানের নবায়ন করবে, যা আজকে মমিন হয়ে গেলাম, বিশ্বাসী হয়ে গেলাম। আল্লাহ বলছেন দুনিয়া তো অনেক দূরে ছেড়ে চলে এসছো, অত দূরে হাত দিয়ে ইমান কি করে কুড়াবে ওখান থেকে? ইমান আর কুড়াবার সময়ও নেই, আর অত দূরে হাত পৌঁছিবে না তোমাদের। আল্লাহ পাক তারপর, ওয়াকাদ কাফারু বিহি মিন কাবল, অথচ তারা এর পূর্বে দুনিয়াতে কুফরি করেছে, যেখানে সুযোগ সুবিধা ছিল সেখানে সুযোগ হারিয়েছে। ওয়াকযিফুনা বিল গায়বি মিন মাকানিন বাঈদ, আর তারা দূর থেকে না জেনে কথা ছুঁড়ত অনুমান ভিত্তিক। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন আদর্শ, একটু পড়াশোনা করো, চর্চা করো, বিবেক বিবেচনা করো, আলেমরা বলছে একটু শোনো, তাওহীদের কথা হচ্ছে, সুন্নতের কথা শোনো, না না না না, এটা আমাদের জলসা নয়, এটা অন্যদের, এটা ওয়াহাবিদের চলছে, এটা অমুকদের বক্তব্য চলছে, ওদের চ্যানেল, সুতরাং এটা শুনিয়া না, দূর থেকে ছড়িয়ে দিল অনুমান ভিত্তিক কথা। আল্লাহ বলছেন যে দূর থেকেই তোমরা অনুমান ভিত্তিক কথা ছুঁড়তে, কাছে থেকে জানার চেষ্টা করতে না, দেখি শুনেও তো দেখি, আমাকে তো জবরদস্তি করা হচ্ছে না, পড়তে তো অসুবিধা নেই, পড়ে দেখি বইটা, তৌহিদ সুন্নত লেখা আছে তো, পড়ে দেখি হাদিসের কিতাবগুলি, শুনে দেখি এই কথাগুলি কেমন, বিবেক বিবেচনা আপনার কিন্তু শোনেন, আপনি চিন্তা করেন। ওয়াহিলা বাইনাহু বাইনা মা ইয়াশতাহুন, আল্লাহ পাক বলছেন সে কিয়ামতের দিনে তাদের মাঝে, ওই অপরাধী কাফের আর অবাধ্য গুনাহগার বিদাতপন্থী, তাদের মাঝে আর তাদের যে মনের কামনা বাসনা যে আল্লাহ জান্নাত পাই মাফ হয়ে যাক, এর মাঝে আজকে ইমান নিয়ে আসব, আজকে সংশোধন করে নেব, এই দুইয়ের মাঝে, তাদের মাঝে আর তাদের আশা আকাঙ্ক্ষার মাঝে আর সৃষ্টি হয়ে যাবে, পর্দা হয়ে যাবে, মানে তাদের মনের আশা পূরণ হবে না। কামা ফয়েলা বি আশিয়া এহিম মিন কাবুলু, যেমন তাদের সদৃশ্য লোকদের সম্পর্কে এর পূর্বে করা হয়েছে, আদ সামুদের জন্য, ইব্রাহিমের জাতির জন্য, মুসার জাতির জন্য যখন আল্লাহর আজাব এসছে তখন তাদেরও আশা আকাঙ্ক্ষা হয়েছে যে তওবা করেনি। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক তওবার আর সুযোগ দেননি যখন আল্লাহর আজাবকে তারা প্রত্যক্ষ করে নিয়েছে। তাদের যেমন আশা পূরণ হয়নি, তেমনি হাসরের মাঠে বিচার দিবসে গিয়ে তওবা করবে, সংশোধনের ঘোষণা করবে, আল্লাহ আজকে মেনে নিলাম, জেনে নিলাম, ভুল করব না, আর তাদের মনের আশার মাঝে আর তাদের মাঝে আর সৃষ্টি করে দেওয়া পর্দা। ইন্নাহুম কানু ফি শাক্কি মরিব, নিশ্চয়ই তারা বড়ই সন্দেহে পতিত ছিল, সংশয়পূর্ণ সন্দেহে পতিত ছিল। শাক মানেও সন্দেহ আর রাইব মানেও সন্দেহ, শাক্কিন মরিব আল্লাহ বলেছেন। এই জন্য বলবেন ইন্নাহুম কানু ফি শাক্কি মরিব, সন্দেহের উপর সন্দেহ মানুষের থাকে, তখন আর বেরিয়ে আসতে পারে না। নিশ্চয়ই তারা সংশয়পূর্ণ সন্দেহে পতিত ছিল। আমাদের সূরা সাবার তাফসীর শেষ হলো, যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় বলা হয় যে তিনি সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, কথাটা কি ঠিক? আর তিনি কি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ না জীবেদের মধ্যে শ্রেষ্ঠ? ভাই প্রশ্ন করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা বলা হয়, এটা কি ঠিক? হ্যাঁ, এতে কোনো তো আপত্তি থাকার কথা নাই, বরং সমস্ত মানুষের শ্রেষ্ঠ, সমস্ত নবীদের শ্রেষ্ঠ, সাইয়্যিদুল মুরসালিন, তিনি সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। হ্যাঁ অবশ্যই, আল্লাপাক শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে, সৎ মানুষ আল্লাহর নিকটবর্তী ফেরেস্তার চাইতেও শ্রেষ্ঠ, আম্বিয়া রসুলগণ জিব্রাইল মিকাইল চাইতেও শ্রেষ্ঠ, আর সমস্ত নবী রসুলগণের শিরোমণি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আহলে সুন্নাত আল জামাতের বিশ্বাস। তবে সাধারণ মুসলিমের চাইতে ফেরেস্তারা শ্রেষ্ঠ, যারা অনেক গুনহাতে জড়িত, ফেরেস্তারা কোনো গুনহা করেন এদিক থেকে, তাহলে সমস্ত ফেরেস্তার চাইতে মানুষ শ্রেষ্ঠ নয় বা মুসলিম শ্রেষ্ঠ নয়। আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম কেতাবুল হক। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে কিছু মসজিদ আছে যেখানে শিরক বিদাত চলে, আমরা নামাজ যদি পড়ি সেখানে আমাদের নামাজ কি কবুল হবে? ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে যারা শিরক করে তাদের পিছনে নামাজ হবে কিনা, যারা স্পষ্ট শিরক করে, শিরকে জেলি, শিরকে আকবার, বড় শিরক করে, আর আপনার নিশ্চিত জানা আছে, জেনে শুনে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নয়। কারণ নামাজ পড়ার জন্য কমপক্ষে মুসলিম মমিন হইতে হবে, আর যে বড় শিরক করলো তার ইসলামকে রাখলো না। তবে যদি আপনার জানা না থাকে, তো আসল হচ্ছে যে মসজিদ মানে মুসলিমদের, জানা নেই, জিজ্ঞাসা করতে হবে, খতিয়ে বেড়াতে হবে, এটা কার মসজিদ, কীরকম মসজিদ, না প্রয়োজন নেই। যদি শিরক লুকায়িত থাকে, লুকায়িত শিরক, জানেন যে এরা এই ধরনের শিরক বিদাত করে, কিন্তু আপনার জানা নেই, লুকায়িত শিরক, তাদের কথাতে কাজে আপনি জানতে পারেননি, যেমন মাঝামাঝি কিছু বিদাতপন্থী দলেরা রয়েছে, তাদের মসজিদে নামাজ পড়তে অসুবিধা নেই। কারণ শরীয়তে যে মুসলিম যদি পাপিষ্ট হয় তার পিছনে নামাজ পড়া জায়েজ। আমাদের সময় শেষ হয়েছে, সুতরাং এখান থেকে আমরা আজকে ক্ষান্ত করছি। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।